وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون আমি তোমার পূর্বেও কোন মানুষকে অনন্ত জীবন দান করি নাই, সুতরাং তোমার মৃত্যু হইলে উহারা কি চিরজীবী হইয়া থাকিবে? জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে। আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা বিশেষভাবে পরীক্ষা করিয়া থাকি এবং আমারই নিকট তোমরা প্রত্যান্বিত হইবে। কাফিররা যখন তোমাকে দেখে তখন উহারা তোমাকে কেবল বিদ্রুপের পাত্র রূপেই গ্রহণ করে। উহারা বলে, এই কি সেই যে তোমাদের দেব দেবীগুলির সমালোচনা করে? অথচ উহারাই তো রহমানের উল্লেখের বিরোধিতা করে। মানুষ সৃষ্টিগতভাবে তরাপ্রবণ, শীঘ্রই আমি তোমাদেরকে আমার নিদর্শনাবলী দেখাইব, সুতরাং তোমরা আমাকে তরা করিতে বলিও না। এবং উহারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হইবে? হায়, যদি কাফিররা সেই সময়ের কথা জানিত যখন উহারা উহাদের সম্মুখ পশ্চাৎ হইতে অগ্নি প্রতিরোধ করিতে পারিবে না এবং উহাদেরকে সাহায্য করাও হইবে না। বস্তুত উহা উহাদের উপর আসিবে অতর্কিত ভাবে এবং উহাদেরকে হতভম্ব করিয়া দিবে, ফলে উহারা উহা রোধ করিতে পারিবে না এবং উহাদেরকে অবকাশও দেওয়া হইবে না। তোমার পূর্বে অনেক রাসূলকেই ঠাট্টা বিদ্রুপ করা হইয়াছিল, পরিণামে তাহারা যাহা লইয়া ঠাট্টা বিদ্রুপ করিত তাহা বিদ্রুপকারীদের পরিবেষ্টন করিয়াছিল। বল, রহমান হইতে কে তোমাদেরকে রক্ষা করিবে রাত্রিতে ও দিবসে? তবু উহারা উহাদের প্রতিপালকের শরণ হইতে মুখ ফিরাইয়া নেয়। أَمْ لَهُمْ آلِهَةٌ تَمْنَعُهُمْ مِنْ دُونِنَا لَا يَسْتَطِيعُونَ نَصْرَ أَنْفُسِهِمْ وَلَا هُمْ مِنَّا يُصْحَبُونَ তবে কি আমি ব্যতীত উহাদের এমন দেব দেবীও আছে যাহারা উহাদেরকে রক্ষা করিতে পারে? ইহারা তো নিজেদেরকেই সাহায্য করিতে পারে না এবং আমার বিরুদ্ধে উহাদের সাহায্যকারীও থাকিবে না। বাল মাতআনা হাউলা ওয়া আবাআহুম হাত্তা ত্বাল আলাইহিমুল উমর আফালা ইয়ারাউনা আন্না নাতিল আরদ ননকুসহা মিন আতরাফিহা আফাহুমুল গালিবুন বস্তুত আমি উহাদেরকে এবং উহাদের পিতৃপুরুষদেরকে ভোগ সম্ভার দিয়াছিলাম, অধিকিন্তু উহাদের আয়ুষ্কালও হইয়াছিল দীর্ঘ। উহারা কি দেখিতেছে না যে আমি উহাদের দেশকে চতুর্দিক হইতে সংকুচিত করিয়া আনিতেছি? তবু কি উহারা বিজয়ী হইবে? বলো, আমি তো কেবল ওহি দ্বারাই তোমাদেরকে সতর্ক করি, কিন্তু যাহারা বধির তাহাদেরকে যখন সতর্ক করা হয় তখন তাহারা সতর্ক বাণী শুনে না। তোমার প্রতিপালকের শাস্তির কিছু মাত্র উহাদেরকে স্পর্শ করিলে উহারা নিশ্চয়ই বলিয়া উঠিবে, হায় দুর্ভোগ আমাদের, আমরা তো ছিলাম জালিম। فلا تظلم نفس شيئا وان كان مثقال حبه من خردل اتينا بها وكفى بنا حاسبين এবং কিয়ামত দিবসে আমি স্থাপন করিব ন্যায় বিচারের মানদণ্ড, সুতরাং কাহার প্রতি কোনো অবিচার করা হইবে না এবং কর্ম যদি তিল পরিমাণ ওজনের হয় তবুও উহা আমি উপস্থিত করিব।

আমি উহাদেরকে করিয়া দিলাম সর্বাধিক ক্ষতিগ্রস্ত। এবং আমি তাহাকে ও লুতকে উদ্ধার করিয়া লইয়া গেলাম সেই দেশে যেখানে আমি কল্যাণ রাখিয়াছি বিশ্ববাসীর জন্য। এবং আমি ইব্রাহিমকে দান করিয়াছিলাম ইসহাক এবং পুত্ররূপে ইয়াকুব, আর প্রত্যেককেই করিয়াছিলাম সৎকর্ম পরায়ণ। وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ এবং তাহাদেরকে করিয়াছিলাম নেতা, তাহারা আমার নির্দেশ অনুসারে মানুষকে পথ প্রদর্শন করিত, তাহাদেরকে ওহি প্রেরণ করিয়াছিলাম সৎকর্ম করিতে, সালাত কায়েম করিতে এবং যাকাত প্রদান করিতে, তাহারা আমারই ইবাদত করিত। وَلُوطًا آتَيْنَاهُ حُكْمًا وَعِلْمًا وَنَجَّيْنَاهُ مِنَ الْقَرْيَةِ الَّتِي كَانَتْ تَعْمَلُ الْخَبَائِثَ إِنَّهُمْ كَانُوا قَوْمَ سَوْءٍ فَاسِقِينَ এবং লুতকে দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান, এবং তাকে উদ্ধার করিয়েছিলাম এমন এক জনপদ হইতে যাহার অধিবাসীরা লিপ্ত ছিল অশ্লীল কর্মে, উহারা ছিল এক মন্দ সম্প্রদায় সত্য ত্যাগী। وَأَدْخَلْنَاهُ فِي رَحْمَتِنَا إِنَّهُ مِنَ الصَّالِحِينَ এবং তাহাকে আমি আমার অনুগ্রহ ভাজন করিয়াছিলাম, সে ছিল সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত। وَنُوحًا إِذْ نَادَى مِن قَبْلُ فَاسْتَجَبْنَا لَهُ فَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ مِنَ الْكَرْبِ الْعَظِيمِ স্মরণ কর নূহকে, পূর্বে সে যখন আহ্বান করিয়াছিল তখন আমি সাড়া দিয়েছিলাম তাহার আহ্বানে এবং তাহাকে ও তাহার পরিজনবর্গকে মহাসংকট হইতে উদ্ধার করিয়াছিলাম। وَنَصَرْنَاهُ مِنَ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا إِنَّهُمْ كَانُوا قَوْمَ سَوْءٍ فَأَغْرَقْنَاهُمْ أَجْمَعِينَ এবং আমি তাহাকে সাহায্য করিয়াছিলাম সেই সম্প্রদায়ের বিরুদ্ধে যাহারা আমার নির্দেশনাবলী অস্বীকার করিয়াছিল, নিশ্চয়ই উহারা ছিল এক মন্দ সম্প্রদায়, এজন্য উহাদের সকলকেই আমি নিমজ্জিত করিয়াছিলাম। وداود وسليمان إذ يحكمان في الحرث إذ نفشت فيه غنم القوم وكنا لحكمهم شاهدين এবং স্মরণ কর দাউদ ও সুলাইমানের কথা যখন তারা বিচার করিতেছিল শস্যক্ষেত্র সম্পর্কে, উহাতে রাত্রিকালে প্রবেশ করিয়াছিল কোন সম্প্রদায়ের মেষ, আমি প্রত্যক্ষ করিতেছিলাম তাহাদের বিচার। ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وسخرنا مع داود الجبال يسبحن والطير وكنا فاعلين এবং আমি সুলাইমানকে এই বিষয়ের মীমাংসা বুঝাইয়া দিয়েছিলাম এবং তাহাদের প্রত্যেককে আমি দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান, আমি পর্বত ও বিহঙ্গকুলকে অধীন করিয়া দিয়েছিলাম, উহারা দাউদের সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিত, আমি ছিলাম এই সমস্ত কর্তা। আর আমি তাহাকে তোমাদের জন্য বর্ম নির্মাণ শিক্ষা দিয়াছিলাম যাহাতে উহা তোমাদের যুদ্ধে তোমাদেরকে রক্ষা করে, সুতরাং তোমরা কি কৃতজ্ঞ হইবে না? ولسليمان الريح عاصفة تجري بأمره إلى الأرض التي باركنا فيها وكنا بكل شيء عالمين এবং সুলাইমানের বশীভূত করিয়া দিয়েছিলাম উদ্দাম বায়ুকে, উহা তাহার আদেশক্রমে প্রবাহিত হইত সেই দেশের দিকে যেখানে আমি কল্যাণ রাখিয়াছি, প্রত্যেক বিষয় সম্পর্কে আমি সম্যক অবগত। ومن الشياطين من يغوصون له ويعملون عملا دون ذلك وكنا لهم حافظين এবং শয়তানদের মধ্যে কতক তাহার জন্য ডুবুরির কাজ করিত, ইয়া ব্যতীত অন্য কাজও করিত, আমি উহাদের রক্ষাকারী ছিলাম। وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين এবং স্মরণ করো আইয়ুবের কথা যখন সে তাহার প্রতিপালককে আহ্বান করিয়া বলিয়াছিল আমি দুঃখ কষ্টে পড়িয়াছি আর তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين তখন আমি তাহার ডাকে সাড়া দিলাম, তাহার দুঃখ কষ্ট দূরীভূত করিয়া দিলাম, তাহাকে তাহার পরিবার পরিজন ফিরাইয়া দিলাম